السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে এই বৈঠকে আমরা সংক্ষিপ্ত রূপে কিছু জালেম নিয়ে আলোচনা করব। মহান আল্লাহ কোন কোন লোককে জালেম রূপে চিহ্নিত করেছেন এবং সবচেয়ে বড় জালেম কাকে বলেছেন? নিশ্চয়ই সে ব্যক্তি একক ব্যক্তি না, বরং কয়েক ব্যক্তি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে তাকে বড় জালেম, সবচেয়ে বড় জালেম বলেছেন। এগুলো আমাদের জেনে রাখা দরকার, এই জন্য যাতে করে আমরা বা আমাদের কেউ সেই জালেম না হয়ে যায় বা সেই জালেমদের অন্তর্ভুক্ত না হয়। প্রথমত জানতে হবে যে পৃথিবীর বুকে যত মানুষ আছে, মানুষের সমাজে যে জুলুম, অন্যায়, অত্যাচার হয়ে থাকে তা ভাগ করলে সাধারণত তিন ভাগ হয়। তিন শ্রেণীর জুলুম, তিন শ্রেণীর অত্যাচার হয়ে থাকে। প্রথমত মানুষ নিজের প্রতি নিজের অত্যাচার করে, নিজের প্রতি নিজে অত্যাচার করে। সেটা কিভাবে? তার মানে এমন কাজ করে যে কাজ করার ফলে নিজের ক্ষতি নিজে করে। অর্থাৎ নিজের ক্ষতি নিজে করলে নিজে জালেম, নিজের প্রতি জালেম হওয়া হয়। বল আমাদের বাংলায় বলে নিজের পায়ে কুড়ুল মারা। যেমন আপনি যদি ব্যভিচার করেন তো আপনি নিজের প্রতি জুলুম করলেন। কেন? ধরা পড়লে 100 চাবুক খেতে হবে, আর বিবাহিত হলে বুঝতেই পারছেন। আর যদি ধরা না পড়েন, বেঁচে গেলেন কিন্তু সেকালে মরণের পরে যে শাস্তি আপনার হবে, ভীষণ শাস্তি, তার জন্য আপনি নিজের প্রতি নিজে জুলুম করলেন। এই জন্যই কোরআন মাজিদ বিভিন্ন জায়গায় বলা হয়েছে যে ব্যক্তি নিজের প্রতি জুলুম করে। দ্বিতীয় প্রকার জুলুম হল আপনি অপরের প্রতি জুলুম করবেন, মানে আপনি অপরকে অন্যায়ভাবে মারবেন, অন্যায়ভাবে গালি দেবেন বা আরো জমি জায়গার ব্যাপারে অত্যাচার করবেন। এ হলো কি যে আপনি নিজের প্রতি করছেন না, যদিও সেটা নিজের প্রতি এক প্রকার জুলুম, কারণ অপরের প্রতি জুলুম করলে নিজের পাপ হবে না হবে না, সেটা পাপ হবে। তাহলে নিজের যখন অপরের প্রতি জুলুম করবেন তখন নিজেরও জুলুম হবে, নিজের প্রতিও জুলুম হবে, এবং এক ভাইয়ের প্রতি বা এক মানুষের প্রতি বা কোন জন্তু জানোয়ারের প্রতি কি হবে? জুলুম হবে, অত্যাচার হবে। আর তিন নম্বর জুলুম হল সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম। সবচেয়ে বড় জুলুমটা কি? যিনি সবচেয়ে বড় তার প্রতি জুলুম করা নিশ্চয়ই সব থেকে বড় জুলুম। আপনারা বলুন, যদি একটা কথা আপনি সুলতান ভাইকে বলেন তো সেই কথাটাই যদি আমাকে বলেন, দুটো মান কি এক হবে? নিশ্চয়ই যে কথাটা ওনাকে বললেন সেটা হয়তো হালকা হবে, কিন্তু হুজুরকে বললেন সেই কথাটা কি হবে? ভীষণ ভীষণ হবে, ভয়ঙ্কর হবে এবং সাংঘাতিক হবে। এই জন্য সত্তাই যে সব থেকে বড়, যিনি মর্যাদায় সবার চেয়ে বড়, তার প্রতি জুলুম করা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। যেমন আপনি পাপ করেন, সাধারণ মানুষ যে পাপ করবেন সে পাপ, পাপের যতটা মান হবে, একজন বিশাল মানুষ যদি পাপ করে তার কি সমান হবে? আপনি মিথ্যা বলেন, রাজা মিথ্যা বলা কি সমান হয় না? এই জন্য সাধারণ মানুষের ভুল আর নবীদের ভুল এক না, কারণ নবীদের ভুল হচ্ছে বিশাল। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কোন সময়ে আল্লাহর নবীকে ধমক দিয়েছেন, মানে আদব দিয়েছেন। কেন? পাপ তো ছিল না, আল্লাহর নবী পাপ ছিল না, কিন্তু ভুল ছিল। সেই ভুলের জন্য আল্লাহ তাআলা মানে সতর্ক করেছেন যেন বিশাল পাপ। আর সত্যি যে নবীদের ব্যাপারে সেই ভুলটাই হচ্ছে বিশাল। সে সমস্ত উদাহরণ আমার মোহাম্মদ রাসূলুল্লাহ বইতে দেওয়া আছে, যদি কেউ মনে করেন যে আপনি দেখবেন তার উদাহরণগুলো দেওয়া আছে, কারণ আমাদের আজকে আলোচনা সেটা নয়। সুতরাং সবচেয়ে বড় জুলুম হল সবচেয়ে বড় সত্তার প্রতি জুলুম। আর সেটা হল কি, জুলুম মানেটা কি আসলে? জুলুমের আবিধানিক অর্থ হল যে যে জিনিসটাকে যে জায়গায় রাখা দরকার সেই জিনিসটাকে সেই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখাকে জুলুম বলা হয়, অন্যায় বলা হয়। ন্যায় ন্যায় হল যে আপনার চশমাটা কোথায় থাকবে, চোখে থাকবে, এটা হল ন্যায়। এখন যদি আপনি চশমাটা এখানে লাগান তো কি হবে, এটা হবে অন্যায় জুলুম। টুপি থাকবে মাথায় আর জুতো থাকবে পায়ে, আপনি যদি জুতোটা মাথায় লাগান আর টুপিটা পায়ে লাগান তাহলে এটা হবে কি, অন্যায়। আর আপনি যদি আপনার একজন মহিলাকে সম্মান দেন, সম্মান দেন, সেটাই হচ্ছে ন্যায়। আর যদি অসম্মান করেন, মানে তাকে যেখানে রাখা দরকার, যে মর্যাদা দেওয়া দরকার সেই মর্যাদা দেন, তাহলে হবে ন্যায়। আর যদি তার মর্যাদার বাইরে হয় উপরে তুলে দেন, না হয় নিচে নামিয়ে দেন, তাহলে কি হবে, জুলুম হবে, অন্যায় হবে। এই জন্য প্রত্যেক জুলমের নিয়ম হল, নীতি হল এই যে আপনি যেটা করা উচিত ছিল না, যেটা যে জিনিসকে যে জিনিস জায়গায় রাখা দরকার ছিল সেই জায়গাতে না রাখলে জুলুম হবে। চোখে যদি আপনি সুরমা দেন বা মহিলারা কাজল দেয় তো ভালো দেখায়, তাই না? আর সেই কাজলটা যদি গালে দেয় তো এটা কি হয়, অন্যায়। সে ঠিক জায়গায় রাখা হলো, দেখতে কেমন লাগে, প্যাত্তা। তো মোট কথা, সব থেকে বড় জুলুম যে অন্যায় করা হয় সেটা হয় কি, তার নাম কি, শিরিক। কেন শিরিক সবচেয়ে বড় জুলুম হয়, যেহেতু আপনার আল্লাহ তাআলাকে যে জায়গায় রাখা দরকার ছিল আপনি রাখেননি, আপনি এক সৃষ্টিকে সেই জায়গাতে রাখলেন যে জায়গায় আল্লাহর থাকার কথা। যেমন ধরুন আপনার একটা সন্তানের দরকার পড়ল, আপনি গেলেন এক মাজারে কিংবা কোন ঠাকুর থানে কিংবা কোন জ্যান্ত পীরের কাছে, বললেন বাবা আমার একটা সন্তান চাই। এই চাওয়াটা কার কাছে চাইতে হতো, আল্লাহর কাছে। তার কেন, যেহেতু আল্লাহ তাআলা ইয়াহা বলি মাই ইশা ও ইনাসা ও ইয়াহা বলি মাই ইশা ও যুকুর আও ইযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাই ইশা ও আকীমা। সুবহানাল্লাহ, আল্লাহই হচ্ছেন সারা বিশ্বে সার্বভৌমত্বের রাজা, আর তিনি যাকে ইচ্ছা শুধু বেটাই দেন, যাকে ইচ্ছা শুধু কন্যাই দেন, বেটি দেন, আর যাকে ইচ্ছা তাকে বন্ধা রাখেন, তার মানে কিছুই দেন না, আর যাকে ইচ্ছা ছেলে মেয়ে দুই দেন। এ অধিকার কার, একমাত্র আল্লাহর, এবং তারই এখতিয়ার। তার এখতিয়ারের সামনে কিছু চলে না, তার কাছে চাইতে হয়। চিকিৎসা আলাদা কথা, চিকিৎসা করতে যাবেন সেটা আলাদা কথা, আর চাইতে যাবেন সেটা আলাদা কথা। সুতরাং এমন জায়গায় আপনি চাইবেন যেখানে চাওয়া দরকার, এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েও আপনি চাইতে পারেন না যে ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা সন্তান দেন, কি ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা চাকরি দেখে দেন, বলা যাবে? এ কথা কার কাছে বলা দরকার, আল্লাহর কাছে বলা দরকার। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যেটা থাকবে কাল কিয়ামতে সেই জিনিসটাও তার কাছে চাওয়া যাবে না। সেটা কি, সুপারিশ। গিয়ে বলা হবে না ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিনে আমার জন্য সুপারিশ করেন, বলা হবে? যদি আপনি বলেন তাহলে যে জিনিসটাকে যে জায়গায় রাখা দরকার ছিল, যে জিনিসটা যার কাছে চাওয়া দরকার ছিল আপনি তার কাছে চাইলেন না, সুতরাং এটা জুলুম হল। আর আল্লাহ যেহেতু সবচেয়ে বড়, এই জন্য তার শানে জুলুম করা সবচেয়ে বড়। আর এই কথা লুকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, ইন্না শিরক ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা হুররিকতা, যদি তোমাকে কেটে টুকরো টুকরো করা হয় এবং তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, আগুনে পুড়িয়ে দেওয়া হয়, ছাই করে দেওয়া হয়, তবু আল্লাহ শরিক করো না। আর লোকমান হাকিম বলেছিলেন যে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, হে আমার সন্তান, হে আমার ছেলে, তুমি শিরিক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক এক বড় জুলুম, শিরিক হচ্ছে বড় অন্যায়। তার কারণ অন্যায়টা কেমন দেখেন, আপনি বলুন, আপনার স্ত্রী আপনার খায় আপনার পরে, তাই না? আপনার বাড়িতে থাকে, তারপর আপনি থাকেন না বিধায় সে সুযোগ নিয়ে যদি অন্যের বিছানায় যায়, এটা জুলুম অন্যায় হবে না, হবে না, নাকি মাফি মুশকিল, বিশাল অন্যায়। আল্লাহ তালার আপনি খাচ্ছেন, পড়ছেন, আল্লাহ তালার আপনি অক্সিজেন ব্যবহার করছেন, পানি ব্যবহার করছেন, আলো বাতাস ব্যবহার করছেন, আর আপনি ইবাদত করার সময় কার কাছে যাচ্ছেন? তারই কারো কোন সৃষ্টির কাছে যাচ্ছেন, ইবাদত নিবেদন করার সময় তার স্থানে তার কাছে ইবাদত করছেন বা তার জন্য ইবাদত নিবেদন করছেন। এটা অন্যায় না? বিশাল অন্যায়। একজনের খাবেন আর একজনের গুণ গাইবেন, পতির খাবেন ও পতির গুণ গাইবেন, এটা নিশ্চয়ই অন্যায়। তার জন্যই বলা হয়েছে যে শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। একটা কথা বললাম, আপনারা হয়তো পড়ে ধরবেন যে হুজুর আপনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাকে যদি কেটে টুকরো টুকরো করে দেওয়া হয় এবং আগুনে পুড়িয়ে দেওয়া হয় তবুও শিরিক করো না। অথচ আপনারা শুনেছেন ইমান নবায়নে বা অন্য অনুষ্ঠানে আপনারা শুনেছেন যে যদি শিরিক করতে বাধ্য করা হয় যে এটা কর, এখানে সিজদা কর, না হয় তোকে শেষ করে দেবো, শুট করে দেবো, কেটে দেবো, মেরে দেবো, পুড়িয়ে ছারখার করে দেবো, সেক্ষেত্রে শিরিক করা যাবে না? যাবে না, বাধ্যত শিরিক করা যাবে। ইল্লা মানুকরিহা ওয়া কালবুহু মুতমাইনুম বিল ঈমান, যে ঈমানে পরিপূর্ণ থাকবে সে মূর্তির সামনে হয়তো সিজদা করল, কিন্তু আসলে সিজদা করল কাকে? আল্লাহকে। তার মন, কারণ কাজের সঙ্গে মনের যোগ না থাকলে, মনোযোগ যাকে বলে, কাজের সঙ্গে মনের যোগ না থাকলে সেই কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, তাই না? এটাকে আরবিতে কি বলে? ইবাদত কবুল হওয়ার যে প্রধান শর্ত, মৌলিক শর্ত কয়টা? দুটো। তার মধ্যে একটা কি? প্রথমটা কি? এখলাস। যার মধ্যে এখলাস থাকে না তার মধ্যে সেই কাজ আল্লাহ তাআলা কবুল করেন না। এখানে আপনি একটা জিনিসকে সিজদা করলেন, আল্লাহ ছাড়া সিজদা হারাম, আপনি মন থেকে করেননি, কিন্তু যদি বাধ্য না হতেন তাহলে কি মন থেকে না করলে জায়েজ হতো? না। এখানে বাধ্য করা হচ্ছে বলে আল্লাহ তাআলা আপনার মনের খবর জানেন যে আপনার কোনো উপায় নেই, হয় জান দাও না হয় সিজদা করো। তখন আপনি সিজদা করলেন, আল্লাহকে বলেন, আল্লাহ গো আমি তো নিরুপায় হয়ে করছি। তাহলে তার হৃদয় যদি ঈমান দ্বারা পরিপূর্ণ থাকে তাহলে তার পাপ হবে না। বুঝতে পারলেন? ব্যবিচার করা কি? যদি না করে তার জন্য জায়েজ, সে যদি বলে আমি খুন হয়ে যাব তো শিরিক করব না, তার জন্য জায়েজ। আর বিশেষ করে সে যদি নেতৃস্থানীয় কোনো ব্যক্তি হয় যার জন্য যে যদি সে শিরিক করে তো লোকে দেখে ফিতনা, যেমন একজন নেতা যদি যায় মাজারে গিয়ে ফুল চড়ায় তো সাধারণ পাবলিকরা কি মনে করবে? এটা মুবাহ, জায়েজ, অমুক নেতা আমাদের গেছেন, অমুক হুজুর গেছেন, তাহলে জায়েজ। এই জন্য নেতৃস্থানীয় ব্যক্তি যদি হয় তাহলে সে কোনদিন এই শিরিক গ্রহণ করবে না, বরং তার উচিত কি গ্রহণ করা? মৃত্যু গ্রহণ করা, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শিরিক করো না যদি তোমাকে হত্যা করা হয়, পুড়িয়ে দেওয়া হয়। বলছিলাম ব্যবিচার করা হবে না কেন শিরিক? ব্যবিচার করা কি হারাম, তাই না? কিন্তু যদি আপনাকে ব্যবিচারে বাধ্য করা হয়, আপনাকে না কোনো মহিলাকে, কারণ পুরুষকে বাধ্য করা হয় কি না হয় এটা তো নিয়ে আপনারা জানেন বিভিন্ন কথা আছে যে পুরুষকে আসলে ব্যভিচারে বাধ্য, পুরুষকে ধর্ষণ করা যায় কি? কোন মহিলা কি পুরুষকে ধর্ষণ করতে পারে? যদি পারে তাহলে সে কথা একই, যদি কোনো মহিলাকে ধর্ষণ করা হচ্ছে আর সেই মহিলা বাধ্য হয়ে মানে হয়ে যাচ্ছে, তার সঙ্গে ধর্ষণ হয়ে যাচ্ছে, তাহলে তার কি গুনাহ হবে? হবে না। কিন্তু যদি ওই যে এক নেতা বলেছিল যে ধর্ষণ যদি প্রতিহত না করতে পারো তাহলে উপভোগ করো, তার মানে তুমি মহিলা দুর্বল মানুষ, তোমাকে যখন জোর করে একজন পুরুষ ধর্ষণ করছে আর তুমি বাধা দিতে পারছো না, তখন উপভোগ করে নাও। যদি এই অবস্থা হয় তাহলে কি হবে? এটাকে ধর্ষণ বলা হবে না? মনে মনে একটু রাজি, ওই যে মনের সঙ্গে যোগ যখনই হয়ে যাবে কাজে, তখন কি হবে? সে পাপিনী হবে এবং তার পাপ হবে। এই জন্য যদি জোর করে বলা হলো, জোর করে এই বিয়ে কর, তোকে বিয়ে করতে হবে, একটা মেয়েকে যদি জোর করে বিয়ে দেওয়া হয় বিয়ে হবে, কোন লোককে যদি জোর করে কোন মেয়ের সঙ্গে বিয়ে পড়িয়ে দেওয়া হয় হবে? হবে না। তেমনি যদি কোন মেয়েকে বলা হয় তোর স্বামী আছে আমি তোকে বিয়ে করবো, তালাক দে না আমাকে বিয়ে কর, তালাক দে না হয় তোকে খুন করে দেবো, সে জোর করে তালাক হবে? মোটেই না। তো এইভাবে জোর করে কিছু হয় না। কথা হলো কি, কথায় কথা বেরিয়ে গেল যে শিরিক করতে যদি আপনি বাধ্য হন, আপনার হৃদয় যদি ঈমানে পরিপূর্ণ থাকে আল্লাহ ধরবেন না। কিন্তু সবচেয়ে বড় জালেম কারা আমরা তাই দেখব কোরআনে আয়াত ও হাদিসের আলোকে, কারা সবচেয়ে বড় জালেম। সবচেয়ে বড় জালেম তো মুশরিক, কথা বুঝতেই পারলেন। এছাড়া আরো কারা আছে যাদেরকে আল্লাহ তাআলা বলেছেন আযলাম, মানে সবচেয়ে বড় জালেম। নম্বর এক, যারা মসজিদে আসতে মানুষকে বাধা দেয়, যারা মসজিদে যেতে মানুষকে বাধা দেয়, যারা নামাজ পড়তে মানুষকে বাধা দেয় আর মসজিদের ধ্বংস কামনা করে। মসজিদের কি দরকার, এ তো সময় হলে গুড়িয়ে দেওয়া যায়, ভেঙে ফেলা হয়, খিলাফ ঘর মনে করে অনেকে, কি দরকার মসজিদের, দরকার নেই ইসলামী সমাজে। মসজিদের ধ্বংস কামনা করে, মসজিদগুলো ধ্বংস হয়ে যাক, তার থেকে বড় জালেম আর কেউ নেই। মহান আল্লাহ বলেছেন ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়ফিন লাহুম ফিদ দুনিয়া খিজয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। বাকারা 114 নম্বর আয়াত। যে আল্লাহর মসজিদ সমূহে তার নাম স্মরণ করা বা করতে বাধা দেয়, আল্লাহ মসজিদ সমূহে তার নাম স্মরণ করতে বা জিকির করতে বাধা দেয়, নামাজ পড়তে বাধা দেয় এবং তার ধ্বংস সাধনে প্রয়াসী হয়, কার মসজিদের ধ্বংস সাধনে প্রয়াসী হয়, তার থেকে বড় সীমালঙ্ঘনকারী জালেম আর কে হতে পারে, তার মানে আর কেউ নেই। অথচ ভীত সন্ত্রস্ত অবস্থায় ছাড়া তাদের জন্য মসজিদে প্রবেশ করা সঙ্গত বা বৈধ নয়, তাদের জন্য ইহকালে লাঞ্ছনা ভোগ ও পরকালে মহাশাস্তি রয়েছে। মুশরিকরা মসজিদে যেতে পারে না, বিশেষ করে মসজিদুল হারামে, হারামের মসজিদে মুশরিকরা প্রবেশ করতে পারে না। যদি কোন মুশরিক চায় এই মসজিদে প্রবেশ করতে পারে, তাই না, সমস্যা নেই। যদি বলে তোমাদের কিভাবে নামাজ পড়ছো আমি দেখব একবার, যদি মসজিদে আসে সমস্যা আছে, সমস্যা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদেরকে মসজিদে বেঁধে রাখতেন, তাই না। কিন্তু হারাম হওয়ার পরে, মানে নিষিদ্ধ হওয়ার পরে না, আর ওই হারাম সীমানার ভিতরে কোন মুশরিক, মসজিদ তো দূরের কথা, হারাম সীমানার ভিতরে ওই মুশরিক যেতে পারবে না। কারণ ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হচ্ছে অপবিত্র, অপবিত্র মানে হৃদয়ের দিক থেকে, অন্তরের দিক থেকে অপবিত্র, এই জন্য যেতে পারবে না। মোট কথা হল, যারা নামাজ পড়তে বাধা দেয়, মসজিদে যেতে বাধা দেয়, তাদের থেকে বড় জালেম আর কেউ নেই, যারা আল্লাহর ইবাদতে বাধা দেয়। নম্বর দুই, যারা সত্য সাক্ষ্য গোপন করে, যারা সত্য সাক্ষ্য গোপন করে তারা হচ্ছে সবচেয়ে বড় জালেম। আল্লাহ তাআলা বলছেন ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তাআমালুন। আল্লাহর নিকট থেকে প্রাপ্ত সাক্ষ্য প্রমাণ যে গোপন করে, তার অপেক্ষা অধিকতর সীমালঙ্ঘনকারী জালেম আর কে হতে পারে, আর তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ বেখবর নন। সত্য সাক্ষ্য গোপন করা, আপনাকে একটা ইলমের বিষয়ে জিজ্ঞেস করা হল, আপনি জানেন অথচ বললেন না, এই জন্য তো জানেন যে আপনাকে কেয়ামতের দিনে আগুনে লাগাম পড়ানো হবে ইত্যাদি ইত্যাদি। আপনার সঙ্গে পরামর্শ করা হলো, ভাই আমার মেয়ের বিয়ে দেবো অমুকের সাথে, তার ব্যাপারে কিছু আপনি জানেন, আপনি গোপন করলেন, বললেন না, বিশাল ব্যাপার আছে আপনি গোপন করলেন, আপনি আমার প্রতি কি করলেন, খেয়ানত করলেন। তেমনি আপনি জানেন যে আমার সঙ্গে একজনের দ্বন্দ্ব আছে, কোন জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব, কিংবা এই যে এখন বর্তমানে মরুর, মরুর বলতে যে ট্রাফিক পুলিশের সাথে গাড়ি কে অ্যাক্সিডেন্ট কে কার অন্যায় ইত্যাদি, সে জানে যে এই লোকটার দোষ, কিন্তু সাক্ষী দিতে যাবে না কোন এক স্বার্থে। সাক্ষী দিলে আমার আত্মীয়তা ছিন্ন হয়ে যাবে, সাক্ষী দিলে আমার দেশের লোকের প্রতি অন্যায় অবিচার হবে, সাক্ষী দিলে আমার দেশের লোক কি হবে, শাস্তি পাবে, বা আমার ঘরের লোক শাস্তি পেয়ে যাবে, আমার আত্মীয় হয় সে শাস্তি পেয়ে যাবে, এই বিভিন্ন কারণ হতে পারে স্বার্থের, বিভিন্ন স্বার্থে সে সত্য সাক্ষ্য গোপন করল। সাক্ষ্য গোপন করে যে করে সে হচ্ছে সবচেয়ে বড় জালেম, যদিও সে হয় আলেম, আলেম হয়েও সাক্ষী দিতে চায় না, সে হচ্ছে বড় জালেম। নম্বর তিন, যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে এবং তার আয়াতকে মিথ্যা জ্ঞান করে, এই তো কোনো কথাই নেই, আয়াত আসছে, কোরআনের আয়াত পড়া হচ্ছে, কোরআনকে মিথ্যা জ্ঞান করছে, আল্লাহর আয়াতকেই অস্বীকার করছে, তো সে তো জালেম হবেই, কোরআনের আয়াতকেই অস্বীকার করছে, সে তো জালেম হবেই। আল্লাহ তাআলা বলছেন ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইফলিহুয যালিমুন। কোরআনের আয়াত অবতীর্ণ হতো আর লোকেরা অস্বীকার করত, মুনাফিকরা অস্বীকার করত, এখন নাস্তিকরা অস্বীকার করছে, কোরআন বলতেই অস্বীকার করছে, তাসলিমা নাসরিন এই কোরআনকে নিয়ে কি করছে, এবং তারই অনুসারীরা এবং তার মতো আরো অনেক অন্য নাস্তিকরা কোরআনকে নিয়ে বিকৃত করে, বিকৃত ব্যাখ্যা করে কোরআনের অবমাননা করছে। আল্লাহ বলছেন, তার থেকে বড় জালেম কে আছে যে মিথ্যা আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তার আয়াতসমূহকে মিথ্যা জ্ঞান করে, তার থেকে অধিক জালেম আর কেউ নেই। জালেমরা অবশ্যই সফল কাম হবে না, ইনশাআল্লাহ তারা সফল কাম হবে না। সফল কাম কারা হবে? ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য, পরহেজগারদের জন্য, মুসলিমদের জন্যই হচ্ছে ভবিষ্যৎ। এটা নিশ্চিত ভাবে ভবিষ্যৎ। আপনি ভবিষ্যৎ বলতে দুনিয়ার ভবিষ্যৎ বলছেন নাকি জীবনের ভবিষ্যৎ বলছেন? আপনি যদি বলেন আপনার দুনিয়ার জীবনের ভবিষ্যৎ, তাহলে সেটা নিশ্চয়তা বলতে আপনি নাও পেতে পারেন। কারণ যারাই ইসলাম মেনে চলে তারা একটু কষ্টে থাকে। দুনিয়া হচ্ছে মুসলমানদের জন্য কি সিজন, সিজন মানে জেলখানা, আপনি কষ্ট পেতে পারেন। কিন্তু ভবিষ্যৎ বলতে মরণের পর যে উজ্জ্বল ভবিষ্যৎ আসছে, সেই ভবিষ্যৎ কাদের জন্য? কেবলমাত্র আল্লাহর জন্য, এ আল্লাহ আল্লাহর বান্দার জন্য। আল্লাহ তাআলা আল্লাহর খাস বান্দাদেরকে, এই মুসলিমদেরকেই এই ভবিষ্যৎ নিশ্চিত করেছেন। সেটা হচ্ছে কি, যে কেয়ামতের বিচারের পর, হিসাবের পর আল্লাহ তাআলা রহম করে তার নিজের রহমতে তাদেরকে কি দেবেন, জান্নাত দেবেন। কতদিনকার জন্য? এবারে জীবন কি, সেখানে অনন্ত জীবন, সেখানে জীবনের কোন শেষ নেই, অন্তহীন জীবন যেখানে কোন শেষ নেই, চিরদিন আপনি বেহেস্তের সুখে বাস করুন। সুতরাং ভবিষ্যৎ কেবলই মুত্তাকিদের, আর জালেমদের জন্য ভবিষ্যৎ নেই। তারা কোনদিন সফল কাম হবে না। তারা যেটা ভাবছে, আর ভাবছে যে দুনিয়াতেই মরলেই বাঁচছে, সেখানেই বাঁচবো, এখানেই মরব। অনেকে অবশ্য মনে করে এ দুনিয়ায় ভালো করলে পরজন্মে, এ জন্মে ভালো করলে পরজন্মে ভালো হবে। এই যে একটা ধারণা, এটাও একটা ভুল ধারণা। মুসলমানরা যে বিশ্বাস করে ওহির মাধ্যমে, ওরা আন্দাজে বিশ্বাস করছে যে জন্মের পর জন্ম আছে। অবশ্য নাস্তিকরা জন্মেও বিশ্বাস করে না, ব্যাস তাদেরকে জিজ্ঞেস করলে তাদের কাছে জবাবও নেই, ব্যাস এমনি জন্ম হয়েছি। তুই জন্ম হলে কি করে? এমনিই হয়েছি, মা বাপের মিলনে জন্ম হয়েছি, বা জন্ম হয়ে তারপর মরব, কোথায় যাব, কোথায় যাবো জানি না, মাটি হয়ে যাব। তাদের কাছে তার কোনো বিশ্বাস নেই, আর তারা এই বিশ্বাসেই মরেছে। এই বিশ্বাসেই আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, এই বিশ্বাসই তাদেরকে কি করবে, ধ্বংস করবে। যাই হোক, তারা কোনদিন সফল কাম হবে না যারা আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করবে। আল্লাহ তাআলা অন্য এক জালেম সম্পর্কে বলছেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম ওয়া ইয়াকুলু লাশহাদু হাউলাইল্লাযিনা কাযাবু আলা রাব্বিহিম আলা লা'নাতুল্লাহি আলাল যালিমিন। এরা হচ্ছে যারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা বলে বা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে। একটা কথা আল্লাহ বলেননি, অথচ বলে আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা বলেননি আর আপনি বলছেন আল্লাহ বলেছেন, আল্লাহর বিচার এটা, অথচ আপনি জানেন না বা না জেনেই বলছেন অথবা জেনে শুনে মিথ্যা বলছেন। তার থেকে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে? ওই লোকেদেরকে তাদের প্রতিপালকের সামনে পেশ করা হবে এবং সাক্ষী ফেরেশতাগণ বলবেন, এরা ওই লোক যারা নিজেদের প্রতিপালক সম্বন্ধে মিথ্যা বলেছিল, জেনে রেখো এমন অত্যাচারীর উপর আল্লাহর অভিশাপ। আলা লানাতুল্লাহি, শুনে নাও, লানাতুল্লাহি আলা যালিমিন, জালেমদের উপরে আল্লাহর লানত। আর ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, একই বিষয়ে আয়াত, আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআহু আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন। যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে, মিথ্যা শরীয়ত বানায়, তারপরে আল্লাহর নামে চালিয়ে দেয়, তার নিকট হতে আগত সত্যকে মিথ্যা জ্ঞান করে, মিথ্যা জ্ঞান করে মানে যেটা আসছে সেটাকে মিথ্যা জ্ঞান, না না এটা আল্লাহর পক্ষ থেকে নয়, যদি মিথ্যা মনে করে, তার অপেক্ষা অধিক সীমা লঙ্ঘনকারী বা জালেম আর কে আছে? অবিশ্বাসীদের আশ্রয়স্থল কি জাহান্নামে নয়? নিশ্চয়ই কাফেরদের বাসস্থান হবে কোথায়? জাহান্নামে। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইয়ুদআ ইলাল ইসলামি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। তার থেকে আর বড় জালেম কে, যাকে ইসলামের দিকে আহ্বান করা হচ্ছে, বলা হচ্ছে হে মানুষ, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে দিন এসেছে, সেই দিন গ্রহণ করে নাও। মানুষকে আহ্বান করা হচ্ছে, জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে বলা হচ্ছে, মানুষ একমাত্র আল্লাহ তালাই তোমাদের সৃষ্টিকর্তা, আদম ও হাওয়া থেকে আল্লাহ তালা সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন। সুতরাং সেই একমাত্র প্রতিপালককে একমাত্র স্রষ্টাকে বিশ্বাস করো এবং তার ধর্মে দীক্ষিত হও। ইসলামই হচ্ছে তার ধর্ম, ইসলাম ছাড়া আর কোন ধর্ম নেই, বাকি যেগুলো সব বিকৃত ধর্ম। তাকে ডাকা হচ্ছে ইসলামের দিকে, কিন্তু এ সত্ত্বেও আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে, আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলে। তার অপেক্ষা অধিক জালেম আর কেউ নেই, আর জালেম সম্প্রদায়কে আল্লাহ সৎ পথে পরিচালিত করেন না। যে জুলুম করবে তাকে আল্লাহ ছেড়ে দেবেন, যাও। ফালাম্মা যাগু আযাগ আল্লাহু কুলুবাহুম, টেড়ামি করলে আল্লাহ ছেড়ে দেন, যাও, ঠিক আছে। কিন্তু যদি তার মন উদার হয়, চায় সত্য পথ পেতে চায়, আল্লাহ তাকে পথ দেখান, তখন তাকে ইসলামের পথ দেখান, ইসলামের জন্য হৃদয়কে প্রশস্ত করে দেন। নম্বর ৪, যারা আল্লাহর নামে মিথ্যা বলে এবং দাবি করে যে তাদের নিকট ওহি হয়, এরকম কারা দাবি করতে পারে? পীর সাহেবরা তো বটেই, তার আগে যারা জাল নবী, যেমন আহমদ কাদিয়ানি, যেমন আরো অন্যান্য নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 জন নবুয়তের দাবি, এমনকি এক মহিলাও, কয়েকটা মহিলাও নবুয়তের দাবি করেছে যে আমি নবী, আমার কাছে আল্লাহর ওহি আছে। আর পীর সাহেবদের কথা বলতে পারেন, কোন কোন পীর সাহেব অবশ্য তার কাছে ওহি নাজিল হয় বলে দাবি করে, এবং তারা বিভিন্ন রকমের চালাকি করে মুরিদ বানায়, মুরিদ বানিয়ে নেয় এবং নিজের সুবিধা মতো কাজ সারে। যেমন একটা গল্প প্রসিদ্ধ আছে, জানি না সত্য মিথ্যা আল্লাহই জানেন, যে এক গ্রামে গেছে পীর সাহেব, সেখানে সমস্ত গ্রামবাসী হ্যান্ডলুম আছে, হ্যান্ডলুম মানে কি বলো ওটাকে, তাঁতি আর কি, তাঁতি, সমস্ত গ্রামবাসী হচ্ছে তাঁতি। এখন উনি দেখলেন যে এই গ্রামে, মানে যেখানে যেমন সেখানে সেরকম কথা বলতে পারলে লাভ আছে, তাই না? চাষিদের কাছে গেলে চাষের প্রশংসায় যদি বলা হয় তো নিশ্চয়ই তারা খুশ হবে। সেরকম যদি কারিগরদের কাছে যাওয়া হয়, কারিগরদের ব্যাপারে বললে পরে খুশ হবে, তো তাঁতিদের ব্যাপারে বললে পরে তো নিশ্চয়ই খুশ হবে। সে খুশ করার জন্য বলল, বাবারা তোমরা এত সুন্দর কাজ করছো, যেমন একটা কারখানায় লেখা আছে, আমি দেখলাম ইউপি একটা কারখানায়, হাম ওয়াতন কে তন ঢাকতে হ্যায়, তার মানে আমরা দেশের দেহ ঢাকি, তার মানে আমরা কাপড় তৈরি করি, সুতো তৈরি করি, কাপড় তৈরি করি, মানুষের দেহ ঢাকি। তোমরা বাবারা এখানে মাশাআল্লাহ তোমরা এমন কাপড় তৈরি করছো যে মানুষের দেহ ঢাকা হয়, মহিলাদের ইজ্জত ঢাকা হয়, তোমরা বিশাল কাজ করছো। বাবারা তোমাদের সানে আমার উপরে একটা সূরা অবতীর্ণ হয়েছে, তোমরা কি শুনতে চাও? জি হ্যাঁ, বলুন বলুন, নারায় তাকবি। তখন উনি বললেন, আসালাং লাং ফাসালাং লাং আবে আয়ে গাবে গায়ে ফাবে থাপ থাপ ফাবে থাপ থাপ, মাশাআল্লাহ, নারায় তাকবির, আল্লাহ ইয়ার, তা হুজুর এ কেবলা, মানেটা কি? আসালাং লাং ফাসালাং লাং আবে আয়ে গাবে গায়ে, এখন বলল জানি না, এক সংস্কৃত ভাষা না, কোন ভাষা না, ভাষাই নয়, এখন নিজে বানিয়ে বলে দিল। তারপর যখন ব্যাখ্যা জিজ্ঞেস করলো, তখন বললো, বাবারা তোমাদের সানেই অবতীর্ণ হয়েছে, যে তোমরা যে তাঁত বুনছ, তোমরা এদিক থেকে টান দাও আসালাং লাং, তারপর এদিক থেকে টান দাও ফাসালাং লাং, তারপর এদিক থেকে টান দাও আবে আয়ে, তারপরে এদিক থেকে দাও গাবে, যে মাকু মাকু ঘোরাঘুরি করে না, গাবে গায়ে, তারপরে এভাবে একটা কাঠ আছে ছোকাঠুকি করে যে বুননটাকে ঠাস ঠাসা করে, আবে গায়ে গাবে গায়ে ফাবে থপ থপ ফাবে থপ থপ, মাশাআল্লাহ, নারায় তাকবীর, সূরা অবতীর্ণ হয়ে গেল। যারা জাহেল মানুষ হুজুর বলছেন, তখন নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে আয়াত অবতীর্ণ হচ্ছে। তো এরকম সাধারণ মানুষ আছে, বিশ্বাস করে নেবে? বিশ্বাস করবে না কেন? যদি একদম আম মজলিসে বলা হয় যে হযরত আলীর স্ত্রী ফাতেমা আমার স্ত্রী, আর লোকেরা সুবহানাল্লাহ বলে, কেন বিশ্বাস করবে না এসব কথা? কেউ যদি বলে আমি আল্লাহর সঙ্গে কথা বললাম, কেউ যদি বলে আমি রাসূলের সঙ্গে কথা বললাম, আর যদি লোকে বিশ্বাস করে নেয় নারায় তাকবীর পড়ে, তো এটা কেন বিশ্বাস করবে না? বলছি তোমাদের সানে, আর যেহেতু বেচারীরা সব তাঁতি, তারা খুব খুশ হয়ে গেল, হুজুরের তওয়াজ করবে না করবে না, আহা, সে তার মতো হুজুরই নেই। যাই হোক, যদি কেউ মিথ্যা দাবি করে যে আল্লাহর সাথে আমি কথা বলেছি, রাসূলের সাথে আমি কথা বলেছি, অসম্ভব, মা কান আলি বাশারিন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহিয়া নাও মিন ওয়ারাই হিজাব আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইযনিহি মা ইয়াশা, আল্লাহ তাআলা কথা বললে সরাসরি কথা বলেন না, তিনি হয় পর্দার অন্তরে, যেমন আল্লাহ নবীর সাথে কথা বলা হয়েছিল, কিংবা তিনি ওহি করেন, তিনি ফেরেশতা পাঠিয়ে ওহি করেন, আর ওহির দরজা বন্ধ হয়ে গেছে, এরপরও যদি কেউ বর্তমান যুগে বলে যে আমার আল্লাহর সঙ্গে আমার কথা হয়েছে, তাহলে কি আপনি বলবেন? আপনারা জানেন, আলেমের জ্ঞান থাকলে আব্দুল কাদের জিলানির সম্বন্ধে প্রসিদ্ধ আছে একটা কথা, যে বলা হলো তিনি ইবাদত গুজার খুব আবেদ মানুষ ছিলেন, ইবাদত করছিলেন, আল্লাহর ওলি ছিলেন, হঠাৎ করে এক মেঘখণ্ডের সামনে থেকে আওয়াজ এলো, আব্দুল কাদের তুমি যে ইবাদত করছো আমি তাতে খুশ হয়েছি, আমি হচ্ছে আল্লাহ, তুমি আমাকে সেজদা করো। তখন আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ বলেছিলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সঙ্গে সঙ্গে তিনি জেনেছিলেন যে এ আল্লাহ হতে পারে না, আর আল্লাহ সরাসরি কোন মানুষের সঙ্গে এইভাবে কথা বলতে পারে না, যে শয়তান, আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম। আর এই সমস্ত মানুষরা শুনছে আর আড়াই তাকবীর পড়ছে, কত বড় মানুষ, কত বড় বোকা যে এইসব কথাগুলো বিক্রি করছে, বিশ্বাস করছে হযরত আলীর স্ত্রী তোমার স্ত্রী হতে যাবে কেন, এ তো আজীব কথা, তো হযরত আলী কোথায় যাবেন? তো এইসব কথাগুলো যদি মানুষ বিশ্বাস করে নেয়, তো এই আসা লাংলাং ফাঁসা লাংলাং আবে আয়ে গাবে গায়ে ফাবে থপ থপ ফাবে থপ থপ, সুহান আল্লাহ সুহান আল্লাহ, অবশ্য হবেই, আড়াই তাকবীর হবে। যদি কেউ এরকম বলে, মিথ্যা বলে, তাহলে তার থেকে বড় জালেম আর কেউ নেই। আল্লাহ তাআলা বলছেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও ক্বালা উহিয়া ইলাইয়া ওয়ালাম ইউহা ইলাইহি শাই ওমান ক্বালা সাউনজিলু মিসলা মা আনজালাল্লাহ ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালায়েকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজাউনা আযাবান হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক ওয়াকুনতুম আন আয়াতিহি তাসতাকবিরুন। যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে কিংবা বলে আমার নিকট ওহি হয়, আমার কাছে ওহি আসে, যদিও তার প্রতি কোন ওহি আসে না, প্রত্যাদেশ হয় না, এবং যে বলে আল্লাহ যা অবতীর্ণ করেছেন আমিও অনুরূপ অবতীর্ণ করতে পারি, হ্যাঁ আল্লাহ যা করছেন কোরআনে তুমি বলছো আল্লাহ অবতীর্ণ করছে আমিও পারি, দিয়ে ওই যে ওয়াসামাই ইজাতিল বুরুজ দঙ্গছে ওয়ান নিসাই ইজাতিল ফুরুজ, আউযু বিল্লাহ আউযু বিল্লাহ। জানেন কি সর্বনাশটা বললো, এ আপনাদেরকে বলবো না, আপনারা যদি বুঝতে পারেন তো ভালো কথা। আল্লাহ বলছেন ওয়াসামাই জাতিল বুরুজ, আর আল্লাহর কম্পিটিশন করে ও তারপরেই বলছে ওয়ান নিসাই জাতিল ফুরুজ। একজন বলল, হ্যাঁ হ্যাঁ তোমরা যে সুরা বলছো, এ সুরা ফিল বলছো, তো সুরা ফিলে কি আছে, হ্যাঁ আলাম তারা কাইফা ফাল রাব্বু কাবি আসহাবিল ফিল, তাই তো? কিন্তু আমি বলছি আল ফিল ও মাল ফিল লাহু জানাবুন তাওইল, কে একটা বানিয়ে দিল, সে এমন যে হাস্যকর, অর্থ জানলে আপনি হাসবেন। তো আল্লাহর সঙ্গে কম্পিটিশন করে যারা বলে সুরা অবতীর্ণ করতে পারি, অথচ অবতীর্ণ কিছুই হয় না, মিথ্যা বলে, ওহি হয় অথচ ওহি হয় না, তার থেকে বড় জালেম আর কে? যদি তুমি দেখতে পেতে তখনকার অবস্থা, যখন ওই জালেমরা মৃত্যু যন্ত্রণায় থাকবে আর ফেরেশতাগণ হাত বাড়িয়ে বলবেন তোমাদের প্রাণ বের করো, আজ তোমাদেরকে অবমাননাকর শাস্তি প্রদান করা হবে, কারণ তোমরা আল্লাহ সম্বন্ধে অন্যায় বলতে, ন্যায় বলতে না, হক বলতে না, মিথ্যা বলতে, তার আয়াত গ্রহণে ঔদ্ধত্য প্রকাশ করতে। এটা সূরা আনামের ৯৩ নম্বর আয়াত। পাঁচ নম্বর শেষ, পাঁচ নম্বরে সবচেয়ে বড় জালেম কে? যারা, যাদেরকে কোরআন দ্বারা উপদেশ দেওয়া হয়, উপদেশ প্রাপ্ত হওয়া সত্ত্বেও মুখ ফিরিয়ে নেয়, কোরআনের কথা কানে ঢোকায় না, মনে স্থান দেয় না, তারা হচ্ছে বড় জালেম। আল্লাহ তাআলা বলছেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বি আয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা ওয়া নাসিয়া মা কদ্দামাত ইয়াদাহ ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাহ আন ইয়াফকাহূহু ওয়া ফী আযানিহিম ওয়াকরা وَإِن تَدْعُهُمْ إِلَى الْهُدَى فَلَن يَهْتَدُوا إِذًا أَبَدًا। কোন ব্যক্তিকে তার প্রতিপালকের নিদর্শনাবলী স্মরণ করিয়ে দেওয়ার পর সে যদি তা হতে মুখ ফিরিয়ে নেয় এবং তার কৃতকর্মসমূহ ভুলে যায়, তবে তাকে তার অপেক্ষা অধিক সীমা লঙ্ঘনকারী আর কে, মানে আর কেউ না, আমি তাদের অন্তরের উপর আবরণ দিয়েছি, কারণ মানবে না, চলো আবরণ দেওয়া হয়েছে যেন তারা কোরআন বুঝতে না পারে, এবং তাদের কানে বধিরতা সৃষ্টি করেছি, কালা করে দিয়েছি যাতে করে কোরআন শুনতে না পারে, তুমি তাদেরকে সৎপথে আহ্বান করলেও তারা কখনো সৎপথ পাবে না, আল্লাহর পক্ষ থেকে শাস্তি, কারণ সে আসলেই কোরআনের উপদেশ গ্রহণই করতে চায় না। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলছেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বি আয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সাজদার আয়াত। যে ব্যক্তি তার প্রতিপালকের আয়াতসমূহ দ্বারা উপদেশ প্রাপ্ত হয় অতঃপর তা থেকে মুখ ফিরিয়ে নেয়, বৈমুখ প্রকাশ বৈমুখ হয়, তার অপেক্ষা অধিক সীমালঙ্ঘনকারী আর কে? আমি অবশ্যই অপরাধীদের নিকট থেকে প্রতিশোধ গ্রহণ করব। কখন? দুনিয়াতে করতে পারেন। দেখছেন এই ভূমিকম্প কি অবস্থা, কিভাবে প্রতিশোধ আল্লাহ নিচ্ছেন। এভাবে কয়েক দু সপ্তাহ চলছে, এখনো পর্যন্ত ভূমিকম্প বলছে, আবার আসছে, বড় একটা ভূমিকম্প আছে। গতকাল সতেরো বার কম্পন হয়েছে, বড় যেটা হয়েছে 7 ডিগ্রির উপরে, তারপরে কত মানুষ মারা গেছে, এখনো পর্যন্ত বড় বাকি আছে, আন্দাজ করছে মানুষ। আল্লাহ তাআলা কত শক্তি যে পৃথিবীর একাংশকে দুলিয়ে একাংশ সুন্দরভাবে রেখেছেন। তো এইভাবে আল্লাহ তাআলা সুনামির সময় দেখলেন কত লোকের সাথে কি অবস্থা হল, লক্ষ লক্ষ লোক মারা গেল। তারপরে ঝড় তুফান আমাদের দেশে হতেই আছে, মাঝে মাঝে ঝড় আসছে, বন্যা আসছে, তাতে মানুষ ধ্বংস হচ্ছে। আল্লাহ তাআলার বিশাল শক্তি, চাইলে দুনিয়াতেই শাস্তি নেবেন বা দেবেন, দুনিয়াতেই শাস্তি দেবেন, তার মানে মানুষকে শাস্তি নিতে বাধ্য করবেন, আর যদি না চান তাহলে আখেরাতের আজাব বেশি কঠিন। দুনিয়ার তুলনায় আখেরাতের আজাব বেশি কঠিন। এই জন্য আল্লাহ তাআলা যে উপদেশ আসছে সেই উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেওয়া উচিত না, মোটেই উচিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো মোট কথা হলো যে আপনাকে যখন কোরআনের উপদেশ দেওয়া হয় খবরদার সে থেকে মুখ ফিরিয়ে নেবেন না। মানুষ অনেক মানুষ আছে যে শিখতে চায় না, আপনি তার সঙ্গে তার সামনে দাস দিতে যান, শুনতে চায় না, ভাবে কি ইমান খারাপ হয়ে যাবে। আসলে মানুষের মনে বিভিন্ন সন্দিহান আছে, কারণ এক এক হুজুর এক এক রকম বলে, কার কথাটা শুনবো, কার কথাটা মানবে, আর আমার কথাটাই বা কেন বিশ্বাস করবে, তার মনে তো প্রশ্ন জাগবে। আমার গ্রামের হুজুর যাকে আমরা খেতে দিই, যার কাছে আমরা উপকৃত হই, সে ঠিক বলবে না, কোথাকার কে ওই যে বলছে এসি রুমে বসে বক্তৃতা করছে, তার কথাটা ঠিক হবে। মানুষের মনে সন্দিহান থাকে, আর এই সন্দিহান হওয়ার জন্যই, সন্দেহে পড়ার জন্যই অনেক সময়ে ভুল ধারণা করে এবং কোরআনের উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়। কিন্তু যদি সে জেনে শুনে কোরআনের আয়াত থেকে, কোরআনের আয়াতের উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়, তার থেকে বড় জালেম আর কেউ নেই। নম্বর ৬, যারা ছবি বা মূর্তি নির্মাণ করে তাদের জন্য তার থেকে বড় জালেম আর কে আছে? আল্লাহ তাআলা বলেছেন, এটা হাদিসে কুদসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামান আযলামু মিম্মান যাহাবা ইখলুকুকা খালকি, তার থেকে বড় জালেম আর কে আছে যে আমার সৃষ্টির মতো সৃষ্টি করতে যায়। তার মানে মূর্তি তৈরি করে, এমন তো নিশ্চয়ই আপনারা দেখছেন, কার্টুনগুলো দেখছেন, একবার সত্যিই মানুষ, কার্টুনগুলো যে হচ্ছে এগুলো যেন সত্যিই মানুষ কথা বলছে। অবশ্য কথা সিস্টেম আছে আলাদা, সে তো সত্যি কথা বলছে না, কিন্তু তার থেকে বড় জালেম আর কে আছে যে আমার সৃষ্টির মতো সৃষ্টি করতে যায়। যদি তাই চায়, ফাল ইখলুকু যুরা আওলি ইখলুকু হাব্বা কিংবা জাররা, যুরা অথবা জাররা, যদি সে করতেই পারে তাহলে একটা শস্য দানা বা একটা ভুট্টা তৈরি করে দেখাক, কিংবা একটা একটা অনুপরিমাণ কিছু তৈরি করে, ধুলি কোনা পরিমাণ কিংবা পিঁপড়ে পরিমাণ কিছু সৃষ্টি করে দেখা পারবে কি? কোন মানুষই তা পারতে পারে না। এখন কথা হলো যে ছবি তৈরি করা বা মূর্তি তৈরি করা, এখন এই মধ্যে কি ছবি তোলাটাও পড়ে? এ ব্যাপারে ওলামাদের বিভিন্ন মত, যেমন আমরা ছবি তুলছি, এটা কি ওই পর্যায়ে পড়ে যে মূর্তি বানানো বা ছবি আঁকা? ওলামারা বলছেন যে না, এটা হচ্ছে আলাদা জিনিস, তাই এটাকে বৈধ করা হয়েছে। এবং আজকালকার যুগে বিশ্ব এখন বুঝতেই পারছেন কিভাবে ওপেন হয়ে গেছে সবারই সামনে, সুতরাং এটাকে অনুমান করলে হবে না। বরং তাদের জন্য যারা মূর্তি বিশেষ করে পূজা করে, মূর্তি বানায় এবং ছবি আঁকে, আঁকাটাও হচ্ছে নিষিদ্ধ এবং হারাম, আর মূর্তি আকারে বানানোটাও হারাম। এক্ষেত্রে আমাদেরকে এটাই বুঝতে হবে। সর্বপ্রকার জালেমগণ নিজ নিজ শাস্তি অবশ্যই ভোগ করবে, আজ অথবা কাল। মহান আল্লাহ বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, তুমি কখনো মনে করো না যে সীমা লঙ্ঘনকারী জালেমরা যা করে সে বিষয়ে আল্লাহ উদাসীন, আল্লাহ জানেন না, আল্লাহ খবর রাখেন না, যে কোনো জালেম ছোট হোক অথবা বড় হোক সব আল্লাহ তাআলা জানেন। ইন্নামা ইউআখিরুহুম লিইয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আসলে তিনি সেদিন পর্যন্ত তাদেরকে অবকাশ দেন যেদিন সকল চক্ষু স্থির হয়ে যাবে। তার মানে যদি দুনিয়াতে জালেমদেরকে শাস্তি না দেওয়া হয়, আপনি ন্যাংটা হয়ে সমুদ্রের ধারে বসেছিলেন, তো আল্লাহ এক সময় এমন ঝটকা দিলেন যে তাতেই ভেসে শেষ হয়ে গেলেন, তাই না? যে আল্লাহ, এটা হচ্ছে কারেন্ট শাস্তি, এগুলো হচ্ছে কারেন্ট শাস্তি। আর যদি একান্তই শাস্তি না দেন আল্লাহর ইচ্ছা, তাহলে পরে কাল কেয়ামতের দিনে যেদিন চক্ষু স্থির হয়ে যাবে, চক্ষু চড়ক গাছ হয়ে যাবে অজব অবস্থা দেখে, কঠিন আজাব দেখে, তখন সেই দিনে তার শাস্তি অবশ্যই অপেক্ষা করছে কেয়ামতের দিনে। কেয়ামত কেন হবে? দুনিয়াতে শাস্তি থেকে বেঁচে গেলে কাল আপনি কেয়ামতে পাবেন। দুনিয়াতে ভালো ভালো কাজ করলেন, তার কোন আপনি প্রতিদান পেলেন না। কাফিলের এত কাজ করলেন, আপনি বেতন পেলেন না। কোন মানুষের কাজ করলেন, সে আপনাকে টাকা দিল না, আপনাকে ঠকিয়ে দিল, কেউ আপনার কাছে ঋণ নিল, ঋণ ফিরিয়ে দিল না, কিংবা কেউ কারোর কাছে আমানত রাখলেন, সে আমানত নষ্ট করে দিল, কিচ্ছু নষ্ট হবে না, একটা পয়সাও নষ্ট হবে না। এই জন্যই কেয়ামত কায়েম হবে যে প্রত্যেককে তার হক ফিরিয়ে দেওয়া হবে এবং প্রত্যেককে তার প্রতিদান ও প্রতিফল দেওয়া হবে। আল্লাহ তাআলা আল্লাহুম্মা কিনা আযাবা কিয়াউমা তাবাসু ইবাদাক, আল্লাহ যেদিন কিয়ামত কায়েম হবে সেদিন আমাদেরকে তোমার আযাব থেকে রক্ষা করো। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।